الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال سبحانه: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। শিরক আর তার সমপরিমাণ গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না, করবেন না বলে ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ বলেছেন, ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের মতো গুনাহ মাফ করেন না, শিরক গুনাহ মাফ করেন না। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এর চেয়ে কম পর্যায়ের গুনাহ যার জন্য চান মাফ করবেন, কিন্তু সবার জন্য না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করল, অন্যকে শরীক করল, অন্য কোন বস্তু বা সৃষ্টি বা ফেরেশতা মানুষ বা ইনসান বা অন্য কিছুকে শরীক করল, সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে পড়ে গেল বা দূরে চলে গেল। সূরা নিসা 116 নম্বর আয়াত। শিরক, এই শিরক থেকে বাঁচাবার জন্য সর্বপ্রথম যে রাসূল হয়ে এসেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের জাতি গোষ্ঠী, এদের মাধ্যমেই সর্বপ্রথম শিরক শুরু হয়। নূহ আলাইহিসসালাম তার জাতিকে দীর্ঘ 950 বছর পর্যন্ত আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে থাকেন, শিরক থেকে বাঁচার জন্য তাদেরকে সতর্ক করতে থাকেন। কিন্তু তাদের মধ্য থেকে গুটি কয়েকজন মানুষ হক কবুল করলেন, আর বেশিরভাগ লাখ লোক হক কবুল করেনি, আল্লাহর একত্ববাদ মানেনি। তারা তাদের কথিত মাবুদদের, উপাস্যদের, তাদের পীর ফকিরদের এবাদত করতেই থাকে। পরে নূহ আলাইহিসসালাম তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বদদুয়া কবুল করলেন এবং তাদের সকলকে ধ্বংস করে দিলেন। যারা ইসলাম কবুল করেছিলেন, রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি একটা কিস্তি তৈরি করো। তিনি কিস্তি তৈরি করলেন, যারা ইসলাম কবুল করেছে ওদেরকে নিয়ে তিনি কিস্তিতে বসলেন, কিস্তিতে চড়লেন। আসলো প্লাবন, উপর থেকে ঝড় তুফান, আর নিচে থেকে পানির ফোয়ারা, এরকম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকলকে ধ্বংস করে দিলেন, শুধু মুসলমানদেরকে হেফাজত করেছেন। আল্লাহ যা চায় তা করতে পারে রাব্বুল আলামিন। এত ভয়াবহ গুনাহ আল্লাহর দরবারে, আল্লাহ সূরা যুমারের 63 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী করেছি, আপনার প্রতি ওহী এসেছে, আর আপনার পূর্বেকার নবীদের উপরও ওহী এসেছে, সবার কাছে এই ওহী এসেছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেসব নবী বা যেসব রসুল রব্বুল আলামিন তাদেরকে তার পেগামের জন্য, তার রিসালতের জন্য, নবুয়তের দায়িত্বের জন্য নির্বাচন করেছেন, ওরা তো কখনো শিরক করতে পারেন না। কিন্তু শিরকের ভয়াবহতা দেখাবার জন্য রব্বুল আলামিন বললেন তাদের সবাইকে, যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, আর তোমরা কাফির কুফার মুরতাদদের মতো তোমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য শিরক হচ্ছে মারাত্মক গুনাহ। রব্বুল আলামিন তাই বারবার আমাদেরকে শিরক থেকে সতর্ক করেছেন কোরআনে কারীমে। শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সতর্ক করেছেন বারবার, যেমন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম ইত্যাদি রিওয়ায়, ইজতানিবু সাবআ মুযিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বাঁচবে। আর এর মধ্যে থেকে সর্বপ্রথম যে কথা উল্লেখ করেছেন তা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এই শিরক সাধারণত দু প্রকার হয়ে থাকে। এক প্রকার হচ্ছে শিরকে আকবর, আরেক প্রকার হলো শিরকে আসগর। শিরকে আকবর অপেক্ষামূলক বড়, সবচেয়ে বড় শিরক। মানুষ যদি এই শিরক করে তাহলে দিন থেকে বেরিয়ে যায়, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সালাত আদায় করছে জামাতের সাথে, সালাত করছে, সালাত আদায় করছে, যাকাত আদায় করছে, হজ আদায় করছে, হজ আদায় করছে, সিয়াম পালন করছে, আল্লাহ পাক যেসব বিধিবিধান তাদের উপর খরচ করেছেন সেগুলো আদায় করেছে বা করছে, কিন্তু শিরক পাওয়া যাওয়ার কারণে সব আমল নষ্ট হয়ে যাচ্ছে। তাই শুধু বাহ্যিক আল্লাহ হলেই হবে না, যদি মানুষ শিরক থেকে না বাঁচে। তাই বড় শিরক কি কি সে সম্পর্কে আজকে আলোচনা হবে। কয়েকটি শিরক সম্পর্কে আমরা বুঝতে পারবো, আর এগুলি থেকে যেন দূরে থাকি, আর লোকজনকে যেন ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। যে কয়েক প্রকার শিরক এখানে বলা হবে, আসলে যদি এক এক প্রকার শিরক সম্পর্কে আলোচনা করা হয় তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আজকের এই আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে। প্রথম নম্বর শিরক, বড় শিরক হচ্ছে শিরক দোয়া। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, প্রার্থনা করি কার কাছে, আল্লাহর কাছে। সালাতেও প্রার্থনা করি, দোয়া করি, সালাত ছাড়াও দোয়া করি। বিপদে পড়লে দোয়া করি কার কাছে, আল্লাহর কাছে। এই দোয়া হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, 33 হাদিসটি সহীহ যে আদ-দুআ হুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। তাই যেহেতু দোয়া ইবাদত, যেভাবে আমরা সালাত করি ইবাদত, সাজদা করি ইবাদত, রুকু করি ইবাদত, এমনি ভাবে দোয়া হচ্ছে ইবাদত। সালাত যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে তাহলে এই সালাত, এই সালাতটা তার জন্য এরকম করা জায়েজ হবে? এটা কি হবে? অন্যের জন্য সে ইবাদত করলো, তাই এটা কি হয়ে গেছে? সে এমনি ভাবে কেউ যদি দোয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে করে তাহলে তাও হবে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 106 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। তুমি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকবে না যে বা যারা তোমার লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তুমি এরকম করো তাহলে তুমি জালিমদের একজন হয়ে যাবে, অর্থাৎ মুশরিকদের একজন হয়ে যাবে। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকতে নেই, আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করতে নেই। তাই কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্যের কাছে, যেমন আলী বিন আবি তালিবের কাছে প্রার্থনা করছে, আলী হচ্ছেন মুশকিল কুশা সমস্যার সমাধানকারী। আমাদের আকীদা মুশকিল কুশা বা সমস্যার সমাধানকারীকে আকীদা, সবার ঠিক আছে? তাহলে মুশকিল কুশা সমস্যার সমাধানকারী আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেউ না, আলী রাদিয়াল্লাহু আনহু না, আব্দুল কাদির জিলানীও না, অমুক আর তমুক কোন ওলী না, কোন নবী না, কোন সাহাবি না, কোন তাবেঈ না, কোন তাবে তাবেঈ না, কোন ইমাম না, কোন বড় মিয়া না, কোন ছোট মিয়া না। সমস্যার সমাধানকারী, বিপদ দূরকারী একমাত্র আল্লাহ আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাই দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা প্রার্থনা করি না। কিন্তু আমার দেশে প্রচলিত অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে, বাবাদের কাছে যায়, পীরদের কাছে যায়, পীরদের কাছে যায়, যায় কিনা? দোয়া রব্বুল আলামিনের কাছে। বুখারী শরীফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া অন্যকে ডাকত, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া অন্যকে ডাকত, অন্যের কাছে দোয়া করত, তাহলে সে জাহান্নামে যাবে। আপনি বলবেন না যে আমি আল্লাহর কাছেও চাই আবার পতিত বাবার কাছেও চাই, তাহলে এটি হচ্ছে সে মানুষ চায়। হয়তো পীরের কাছে মৃত পীর, আর জীবিত পীর এখানে না, দূরে আছেন, বলছে বাবা ও বাংলাদেশে থাকলেও সে আমার দিকে তওয়াজ্জু দিয়ে আছে, ওর তওয়াজ্জু থাকার কারণে আমি বাঁচলাম। এটা শিখ না শিখ না বাঁচাবার মানে আল্লাহ, অন্য কেউ না। ও বাংলাদেশে আছে কি করবে, আরো আলোচনা আসবে কিছুটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াত। আল্লাহ মুশরিকদের সম্বোধন করে বলছেন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো ওরা খেজুরের আটির অধিকারী না, খেজুর আর খেজুরের বিচির মাঝে যে একটা ছাল থাকে ছিলকা আবরণ, ওকে বলা হয় কিতমির। তুই এই আবরণের মালিক না, এরকম এই একটি আবরণ কি তোমার পূর্বপুরুষরা অর্থাৎ এইসব মাবুদরা উপাস্যরা ওরা ওই খেজুর, খেজুরের আর খেজুর বিচির মাঝে যে আবরণ থাকে এই আবরণটা কি তারা সৃষ্টি করতে পারবে, তৈরি করতে পারবে সবাই মিলে? আল্লাহ বলছেন, والذين تدعون من دونه ما يملكون من قطمير তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছো ওরা খেজুরের আবরণেরও মালিক না খেজুরের আঠিরও মালিক না ওরা বলছে ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম যদি তোমরা তাদেরকে ডাকো তাহলে তারা তোমাদের ডাক শুনবে না কে শুনে আল্লাহ আল্লাহ শুনে আমরা এখানে আছি আমরা ডাকলাম আল্লাহকে আল্লাহ শুনছে কি না আচ্ছা বাবা সাধারণ শুনছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বায়াজিদ বুস্তামী শুনছে অমুক সাহেব অমুক সাহেব শুনছে অনেক লোক আছে ভালো মুয়াজ যা সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে আকীদা আছে আমার বাবা আছে বিশেষ পাওয়ার এই স্পেশাল পাওয়ার বুঝছেন না বিশেষ পাওয়ার আছে বিশেষ শক্তি আছে হাইডেন পাওয়ার বুঝছেন না লুকায়িত পাওয়ার আছে ওই পাওয়ারের কারণে আমি বাঁচব এত শোনা শুনছি না আল্লাহ বলছেন তোমরা যাদেরকে ডাকছো ওরা মৃত কিংবা ওরা দূরে আছে তোমার কাছে না তোমার কথা তারা শুনবে না অদৃশ্য আছে কিন্তু ডাকে ডাকে বেশ কম আছে আমরা যে সাধারণ ডাকি একজন আরেকজনকে ওইটা কি ওইটা কি দোয়া বলা হয় দোয়া বলা হবে এটা দোয়া সাধারণ ডাক ওই ইবাদত করে ডাক নাই স্বাভাবিক ডাক একজন আরেকজন সহযোগিতা এটা আছে সবসময় লোকজন করেছে আর করছে আর করবে কিন্তু যেটাকে আমরা দোয়া মনে করি বাবার কাছে স্পেশাল পাওয়ার আছে বাবা ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে আমি এখান থেকে ডাকলে আমার বাবা আমার কথা শুনবে এটা হচ্ছে এসি মোবাইলে আমরা কথা বলি বাংলাদেশ কথা বলি না ওইটা কি ডাক সাধারণ কথা ওইটা কি দোয়া ওইটা দোয়া না কেউ যদি এরকম না বলে তাহলে তো ওইটা তো ডাক ডাক না আলহামদুলিল্লাহ বর্তমান মিডিয়ার মাধ্যমে আমরা দূরে বসে আছি হাজার হাজার কিলোমিটার দূরে মুমিনদের ভিতরে তাদের সাথে কথা বলতে হচ্ছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এটা আল্লাহ নিয়ামত আল্লাহ ফজল কিন্তু স্পেশাল একটা পাওয়া কোন মিডিয়া নাই কিছুই নাই ও বাংলাদেশ থেকে আমার দিকে তওয়াজ্জু আমাকে দেখছে বলছে ওর কষ্ট হয়ে যাবে দেখতে হচ্ছে ইন্না লিল্লাহ ওয়ালাউ সামিউ মা ইসতাজাবু লাকুম আল্লাহ বলছেন একথা যদি ধরে নেওয়া যায় ওরা তোমাদের কথা শুনেও নিয়েছে তবুও তারা তোমাদের কথার তো জবাব দিতে পারবে না আর কি করবে ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম আর কিয়ামতের দিন তারা বলবে তারা অস্বীকার করবে তোমরা যে তাদেরকে আল্লাহর সাথে শরীক বানিয়েছো একথাকে তারা অস্বীকার করবে তারা বলবে আমি আমি কি তোমাদেরকে বলেছিলাম আমরা কি তোমাদেরকে বলেছিলাম তোমরা আল্লাহ ছাড়া আমাদের পূজা করবে যারা ভালো লোক আল্লাহর নেক বান্দা নবী বা ওলি যাদেরকে পরবর্তী মুশরিকরা উপাস্য রূপে বানিয়েছে ওরা তো অস্বীকার করবেনি এমনকি যারা গরিব লোক ছিল বা গরিব না শয়তান লোক ছিল দুষ্ট লোক ছিল অসৎ লোক ছিল ওরা পর্যন্ত কালকে আমাদের দিন অস্বীকার করবে আমরা তো বলিনি তোমাদের তোমাদেরকে যে তোমরা আমাদের পূজা করবে আমাদেরকে আল্লাহ সমকক্ষ বানিয়ে দিবে তাই বলছেন ওয়াইয়াউম আল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিছলু খাবীর আল্লাহ যেভাবে তোমাকে জানিয়ে দিতে পারেন সেরকম আর কেউ জানিয়ে দিতে পারে না কারণ আল্লাহ দৃশ্য অদৃশ্য সবকিছুর সংবাদ রাখেন সবকিছু সংবাদ রাখেন কি আল্লাহ বোঝালেন কেউ অদৃশ্যের খবর জানে না অদৃশ্যের খবরের মালিক এই গেল এক নম্বর শিরক দোয়া দুই নম্বর আশির ফি সিফাতিল্লাহ আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে শিরক করা ভালো করে জানবেন যেমন আল্লাহর গুণ আল্লাহ গাইবের খবর রাখেন আল্লাহ গাইব জানেন আকীদা বিশ্বাস আমাদের, আল্লাহ সব জানে, সুবহানাহু ওয়া তাআলা। আমরা এখানে বসে আছি, আমাদের উপরে ছাদ আছে, চতুর্দিকে দেয়াল আছে, আমরা প্রথম তলায় এখানে বসে আছি। আল্লাহ আরশে মুআল্লা আছেন, রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে আমাদের সবাইকে দেখছেন, দেখছেন কিনা? আকীদা ঠিক আছে? আল্লাহ আমাদের কথা শুনছেন। আমরা কোন নিয়তে এখানে আসলাম, আল্লাহ আমাদের সবার নিয়ত নিয়ত আমাদের থেকে আরো বেশি জানেন, সুবহানাল্লাহ। আমার হয়তো নিয়ত বর্তমানে একটা, এক মিনিট পর বা এক মুহূর্ত পর আরেক রকম হয়ে যাবে, আমি জানি না, কিন্তু এটাকে জানে আল্লাহ। বিশ্বাস আছে তো? বর্তমানে আমার মনে একটা আছে, এক মিনিট পর কি করবো কি আসবে আমার মনে আমি জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কালকে কি আসবে আপনি জানেন না, আপনার তো হয়তো মনে মনে কালকে এই কাজ করি এই কাজ করবো, কত কিছু মনে আসে। তাই আমার মনে কি আছে না আছে, বাকি আমার মনে কি আসবে কি না আসবে, আমার থেকে বেশি কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন, হাযা আলিমুল গায়ব আল্লাহ। তাই আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে শিরিক করা, অন্যকে সেরকম মনে করা, যেমন বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, এটা হচ্ছে শিরকে আসগর না, এটা কি শিরকে আকবর, বড় শিরক। আলিমুল গায়ব কে? আল্লাহ। আর কেউ আলিমুল গায়ব না? এই বাংলাদেশের লোকজনের দোহাই দিবেন না, ভালো করে বুঝবেন, ইলমে গায়বের মালিক একমাত্র রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন সূরা আল আনফাল 59 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছে গায়বের সব চাবিকাঠি, এইসব চাবিকাঠি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই আল্লাহ যে বললেন আমি ছাড়া আর কেউ জানে না, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল কিনা? বুঝতে পারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কথা বুঝছেন? অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ জানে না, তো যারা জানে না ওরা এর মধ্যে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল, জিবরিল শামিল, মিকাইল আলাইহিস সালাম শামিল, ইসরাফিল আলাইহিস সালাম শামিল, মালাকুল মউত আলাইহিস সালাম শামিল, মুনকার নাকির ফেরেশতা শামিল, কেরামান কাতিবীন ফেরেশতা শামিল, সমস্ত আম্বিয়া কেরামান ইমাম সালাম শামিল, ওরা কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ। বুঝেছেন? আমি গেলে মালিক তো আমরা কিরকম দেখি বলে বলে বেড়াই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলা সুজন যেসব সংবাদ আল্লাহ পাক তাকে জানিয়েছেন উনি জানেন, ওগুলো তো আল্লাহ জানাবার পর জানলেন, এর আগে তো জানতেন না। তার উদাহরণ অন্য দিন আমি দেখাবো, আজকে বসিরকে প্রকার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তিন নম্বর, শিরকুল মাহাব্বা, ভালোবাসা, মহাব্বতের দিক দিয়ে শিরিক করা। আপনার এটা কিরকম হয়? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারা 165 নম্বর আয়াত, ওমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিছু লোক এমন আছে যারা আল্লাহর সমকক্ষ অন্যকে বানায়, আল্লাহর প্রতিপক্ষ সাব্যস্ত করে, আর কেদেরকে ওই রকম ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে। তাহলে বেশম আছে কিনা? ভালোবাসা ভালোবাসা বেশম আছে? আল্লাহকে যেভাবে ভালোবাসে ওইভাবে তারা তাদের মাবুদদের ভালোবাসে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান রেখেছে আল্লাহর জাতির উপর, যারা ইমান রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর, যারা ইমান রেখেছে ইমানের ভিত্তিসমূহের উপর, যারা ইমান রেখেছে ইসলামের ভিত্তিসমূহের উপর, যারা ইমান রেখেছে আখিরাতের দিনের উপর, ওদের বিশ্বাস আর ওরা একথা বিশ্বাস করে, আর ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তাই যারা ইমানদার ওদের কাছে আল্লাহর মতো প্রিয় আর কেউ নাই। এরকম হচ্ছে নাকি আমরা? আমাদের আসলে এরকম ঠিক আছে? সবচেয়ে বেশি মাহবুব আমাদের কাছে কে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। والذين امنوا اشد حبا لله ورورا কি করেছে ভালোবাসাকে তো শিরক আল্লাহর মতো আরেকজনকে বানিয়ে দিয়েছে। আল্লাহর জন্য জান দিবে না কিন্তু কথিত পীরের জন্য জান দিয়ে দিবে, বর্ণাবের জন্য সন্ধ্যাবের জন্য জান দিয়ে দিবে, কবর পূজা গুরু পূজার জন্য জান দিয়ে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইমান তাজা করা উচিত না? সবচেয়ে বেশি মহব্বত আমরা আর কি কার সাথে? আল্লাহর সাথে। তারপরে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা রাখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর মতো না, যারা ইমান রাখেন তারা সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন আল্লাহর সাথে, আল্লাহ বলে বলছে। এই গেল তিন নম্বর। চার নম্বর, শিরকুত তাআ, আনুগত্যে শিরক। আনুগত্য শিরক, আমরা কার আনুগত্য করি? আল্লাহ। আর আল্লাহর নির্দেশ মোতাবেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যেমন আনুগত্য শিরক আল্লাহর বিধান একটা, কিন্তু তার পীর ফকিরের বিধান আরেকটা বিপরীত। তখন সে বলে তোমার আল্লাহর বিধানই জায়গায় মারা যায় না, পীর রয়েছে জিন্দা, ওর কথাই মান না। এটা কি হলো? আনুগত্য শিরক। অথবা বলল আমার পীর চলে গেছেন, আমাদের জন্য বিধান রেখে গেছেন, তুমি যতই কোরআন সুন্নাহ থেকে দলিল নিয়ে আসবে আমি মানব না, আমার পীরের কথা মজুদ, পীরের দলিল মজুদ, পীরের বই মজুদ, পেটে নিয়ে বসে আছে। এটা কি হচ্ছে? শিরকুত তাআ, আনুগত্য শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহা ইবনে মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু আম্মা ইউশরিকুন। ওরা তাদের পাদ্রীদেরকে ইহুদি নাসারা সন্ন্যাসীদেরকে আল্লাহ ছাড়া রব বানিয়েছে। আর কাকে রব বানিয়েছে? মসীহ ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, একই ইলাহ একই মাবুদের তারা ইবাদত করবে, এটাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই একই ইলাহ কে? সবাই বলেন কে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। তারপর আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা যে আল্লাহর সাথে শিরক করছে এ থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ এ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তাই আমরা যখন বলি সুবহানাল্লাহ তার মানে আল্লাহ শিরক থেকে মুক্ত, আল্লাহ দোষ থেকে মুক্ত। এজন্য সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ করা হয় আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর গুণগান বর্ণনা করলে দুনিয়াতেও পাবেন, এর সাথে সাথে আখেরাতে আপনার জন্য গুপ্তধন তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ সব রকমের শিরক থেকে মুক্ত, বিন্দুমাত্র কেউ যদি কারোর মধ্যে যদি শিরক থাকে, শিরকে আকবার, তার সব আমল নষ্ট হয়ে যাবে। হাসান বা সহিহ পর্যায়ে আদি বিন হাতিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে এই আয়াতটি পাঠ করলেন, ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ওরা তাদের পাদ্রীদেরকে তাদের সন্ন্যাসীদেরকে আল্লাহ ছাড়া রব বানিয়েছেন। আদি বিন হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ওদেরকে রব মানেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা যখন ওদের পাদ্রীরা বা সন্ন্যাসীরা তাদেরকে কোন হালাল জিনিসকে হারাম বলতো অথবা হারাম জিনিসকে হালাল বলতো, তখন কি তারা তাদের আনুগত্য করত না? তিনি বললেন, হ্যাঁ আনুগত্য করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর মানে হচ্ছে তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে। কথা স্পষ্ট কিনা? এবারে কেউ বলল এটা হালাল অথচ হারাম, অথবা হারাম কিন্তু বলল হালাল, চাই আলিম হোক চাই গালিম হোক চাই যে কোনো লোকই হোক, চাই নেতা হোক চাই নেত্রী হোক, চাই পীর হোক চাই ফকির হোক, তাই কথিত শেখ হোক মাশায়েখ হোক, যদি তারা হারামকে হালাল বলে আর হালালকে হারাম বলে আর আপনি তাদের আনুগত্য করেন, তাহলে তার মানে হচ্ছে আপনি তাদেরকে রব বানিয়ে নিয়েছেন। অতএব এটা হলো এক প্রকার শির, এটা হচ্ছে শিরকে আকবর। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসনাদে আহমদের সহিহ রিওয়ায়াত, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না, স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য নেই। চার নম্বর, পাঁচ নম্বর, শিরকুল হুলুফ, এরকম বিশ্বাস স্রষ্টা সৃষ্টির সাথে মিশে আছে। স্রষ্টা সৃষ্টির মধ্যে ঢুকে পড়েছে, তাই সৃষ্টি আর স্রষ্টা এক, এটা মজুদ। এই কথিত সুফিদের মধ্যে বন্ধুদের মধ্যে পাওয়া যায়। আপনারা শুনেছেন মনসুর হাল্লাজের ঘটনা, বাংলাদেশ প্রসিদ্ধ মনসুর হাল্লাজ বলেছিল, আনাল হক, আমি হচ্ছি হক, মানে আমি হচ্ছি আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। পরে তার যুগের ওলামারা ফতোয়া দিলেন, তাকে সুরিবদ্ধ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। কিন্তু কথিত পীর ফকিরেরা তারা বলে মনসুর হাল্লাজ নাকি আল্লাহ বলেছিল, যে দাবি করলো আমি আল্লাহ সে কিরকম আল্লাহর ওলি হয়? আপনাদের কি বিশ্বাস? কেউ যদি এখন আসে বলে আমি আল্লাহ, আপনি কি বলবেন? তার মানে হচ্ছে এই যে পীর ফকির বর্ণদের আকীদা হচ্ছে শিরকুল হুলুল, যে শির মানে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য নাই, ওরা সবই সমান। আমি একবার আমার একটা লিফলেট ছিল অনেকগুলো বেশি সম্পর্কে, একথা লিখেছিলাম যে যারা বলে সৃষ্টি আর স্রষ্টা এক, তাদেরকে ভাবা উচিত আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ বলেন কোরআনে কারিমে, বলতে হয় নাকি ধর্ম? এবারে আল্লাহ আর সৃষ্টি অর্থাৎ সৃষ্টি আর স্রষ্টা যদি সমান হয়, তাহলে আল্লাহ যাদেরকে জাহান্নামে জ্বালাবেন, আল্লাহ কি তাইলে আল্লাহ আল্লাহকে জ্বালালেন? কি বলেন দাদা, বলুন সবাই, আলহামদুলিল্লাহ, ভালো করে বুঝে এসছে? স্রষ্টা আর সৃষ্টি কি এক হতে পারে? একসাথে মিশে গেছে? এইটা নাউযুবিল্লাহি মিন যালিক কিছু সংখ্যক সুফি হয়তো আমার দেশেও পাওয়া যেতে পারে, এদের আগে এইটা এজন্য উনি এক সুফির কথা এরকম আছে, সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া মাল কালবু ওয়াল খিনজীরু ইল্লা ইলাহুনা ওয়া মা আল্লাহু ইল্লা রাহিবু ফী কানীসাতিন। কুকুর আর শুয়োর এটাও আমাদের মামলা, আর আল্লাহ তো এই যে গির্জায় রাহি সন্ন্যাসে আছে সেও রব নাকি বান্দা, বান্দা নাকি রব, রব বান্দা। এইসব বন্ধুদের কারণে যারা সরাসরি মুশরিক, আর কিছু লোক ওদের কাছে গিয়ে আস্তে আস্তে করে নাস্তিক হয়ে যায়। সব থেকেই পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহ যাদের উপর ওদের ইমান নেই, বিশ্বাস নেই, বিভিন্ন জায়গায় আছে, আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুন, এইসব বন্ধুদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করুন। আরেক প্রকার শিরক, শিরকুত তাসাররুফ, একথা বিশ্বাস করা, এই সৃষ্টি পরিচালনার দায়িত্বে কিছু সংখ্যক আল্লাহর ওলি রয়েছে। মানুষের আকীদা অনেকে আছে বলছে এই শহর কুতুব একজন আছে, আপনারা শুনেছেন কিনা, দেশ কুতুব আছে, মহাদেশ কুতুব আছে, আরেক জায়গার কি আছে, আর সবার আগে হচ্ছে ওস্তাদের কোথায়। আর গৌস মানে কি, উদ্ধারকারী, তাহলে উদ্ধারকারী কে, আল্লাহ। ভালো করে বিশ্বাস করেন তো, বিপদ দূর করে কে, আল্লাহ। উদ্ধার করে কে, আল্লাহ। তুমি বলছো না মজুদ গৌস, আর এই জন্য তারা বলে গৌসুল আলম, আর মাইজ ভান্ডারিও বলছিল সবার বড় উদ্ধারকারী, আলাদা হয় কি সবার বড়, একবার মানি সবার বড় আলাদা হয়ে গেল, হ্যাঁ সেও মাইজভান্ডারি, সেও হয়ে গেছে প্রত্যেকে এই রোগ পীর ফকিরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কোন অবস্থায় যে মানে আমরা জীবন যাপন করছি, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া করলে হবে না, যদি আমাদের আকীদা ঠিক না থাকে সব নষ্ট, তাই আকীদা ঠিক করবে। এক ব্যক্তি বললেন দেখুন তাদের আকীদা, শহর পরিচালনার দায়িত্বে একজন রয়েছেন যেমন আল্লাহ তার কাছে হ্যান্ড ওভার করেছেন, এই শহর তুমি দেখাশোনা করবে। এক ব্যক্তি আমার জানা মতে বুখারী শরীফ নাকি পড়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল এক ব্যক্তি আসছেন বাহির থেকে মুসাফিরের মধ্যে, তখন যিনি বুখারী পড়াচ্ছেন তিনি তার দশ ছাড়ে এক জায়গায় গিয়ে বসে গেলেন মোরাকাবায়, আর মোরাকাবা হচ্ছে দুই বাংলাদেশের পীরদের যে ধ্যান, ওই ধ্যান ধ্যানে বসে গেলেন, আর ওই লোকটি এক জায়গায় গিয়ে শুয়ে পড়ল আধা ঘন্টা শুয়ে পড়েছে, আধা ঘন্টা শেষ পরে সে চলে যাচ্ছে, আর যিনি দশ দিচ্ছিলেন তিনি এসে ভালো জিনিস নিয়ে আবার বসে আছে, আবার শুরু দশ বা আলোচনা বক্তব্য। তার ছাত্ররা জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি হঠাৎ করে এরকম করলেন, এরকম আর কখনো করেন না, তিনি বললেন না ব্যাপারটা বলা যায়। পরবর্তী ছাত্রদের চাপের মুখে তিনি বললেন যে এই লোকটি হচ্ছে শহর কুতুব, 22 বছর যাবৎ সে ঘুমায়নি, তার নিজের দায়িত্ব আদায় করার জন্য 22 বছর যাবৎ সে ঘুমাতে পারেনি, এই মুহূর্তে সে আধা ঘন্টা সময় পর্যন্ত আমাকে তার দায়িত্ব দিল, এই দায়িত্ব আমি তার কাছ থেকে নিলাম, তারপরে সে ঘুমালো। এই আধা ঘন্টা তারপর সে চলে গেছে তার দায়িত্ব নিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বুঝছেন? সবকিছুর পরিচালক কে? আল্লাহ। আমার পরিচালক কে? আল্লাহ। আপনার পরিচালক কে? আল্লাহ। নদ নদীর পরিচালক আল্লাহ, পানির পরিচালক, বায়ুমন্ডলের পরিচালক, সবকিছুর পরিচালক রব্বুল আলামিন, আকাশ জমিন গ্রহ নক্ষত্র সবকিছুর পরিচালক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়ামাই ইউদাব্বিরুল আম, তোমরা বলো ওই সবকিছুর পরিচালনাকারী কে? তখন তারা বলবে ফাসাইয়াকুলুন আল্লাহ, ওরা বলবে আল্লাহ। ওই মুশরিকরা বলে আল্লাহ, আর আমার মুসলিম নামদারি পীঠতন্ত্রের লোকজন বলে না আল্লাহ তো আসল পরিচালনাকারী, কিন্তু আছে ছোটখাটো পরিচালক মৌজুদ। একবার আমি নিজে এক উস্তাদ, আমার এক উস্তাদের কণ্ঠের সঙ্গে তিনি বললেন, উনি এক পীর হঠাৎ করে আরেকজনের সাথে রেগে গিয়ে বললেন, এরকম হয়েছে আমি সারা এই শহর তছনছ করে দেবো বা উল্টিয়ে দেব, সারা টাউন সারা শহর। আরেকজন আরেকজন এসে দূরে দূরে তাকে ধরলেন, মেরেন করবেন না মুশকিল। বলুন তো শহরের পরিবর্তনকারী সে না আল্লাহ? কিন্তু তাদের ভিতরে এরকম আকিদা, এই পীর এরকম করতে পারে, তাহলে আকিদা ঠিক করা উচিত কিনা? সব কিছুর পরিচালক আমাদের আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে রিজেক্ট দেন, আল্লাহ আমাদের লালন পালন করেন, তাই একদম শুরুতেই সুরে ফাতিহা, কোরআনে কারীমের শুরু সুরে ফাতিহা, প্রথম শুরু করবেন প্রথম পেজ প্রথম পৃষ্ঠা, বলবেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। দেখলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টির রব, সৃষ্টির মালিক, সৃষ্টির প্রভু, সৃষ্টির লালন পালনকারী, সৃষ্টির অধিপতি, তাহলে রব্বুল আলামিন কে? আল্লাহ। আর কেউ আছে? আল্লাহ কি দিয়েছে তোমাকে কিছুটা দেয় তন্ত্র শুনি না শুনি ইন্দা? আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছে আল্লাহর কাছে চাইতে, ওইভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেউ বলেছে আল্লাহর কাছে চাইতে। মোহাম্মদ সাল্লাম কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম বেইন কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। তো তুমি কিরকম তোমার আকীদা, না কিছুটা দায়িত্ব আল্লাহ পাক এই শহরের অমুকরুরের কাছে দিয়েছেন, এই শহরের দায়িত্ব অমুকরুরের কাছে দিয়েছেন? যদি এরকম দায়িত্ব থাকতো তাহলে তোমাদের এত অলিম প্রতি বছর এরকম হলে কেন হয়? বাংলাদেশে বন্যা প্লাবন আসে তো অলি বাবা বলে না কেন প্রতি বছর আসি, আর এই বছর আসবি না? তখন কই যায় পীর বাবারা? কোথায় যায়? ইন্না লিল্লাহ। এমনকি অনেক সময় এরকম পাওয়া যায় লোকজনের আকিদা, যদি এই জায়গায় দরগা আছে নদীর পারে বলে বাবা রয়েছে ভাঙবে না। আচ্ছা, এরকম দরগা কি নদীর ভাঙনে যায় না? কত ভাঙন হয়ে গেছে। সেখানে আমাকে ভাই বললেন, উনি এক জায়গায় দরগা কাছে আর কি নদীর ভাঙনে পড়ে যাচ্ছে, পড়ার এক অফিসার এসছে, অফিসারকে বলেছে লোকজন দেখো বাবা আমি যদি হ্যাঁ হ্যাঁ আমাদের একজন আল্লাহর ওলি। তো ওই লোকটি বললো, এরকম কত ওলি চলে গেছে আপনার এই ওলি রয়ে গেছে? তাহলে আমাদের আকিদা ইনশাআল্লাহ সবকিছুর পরিচালক, সবকিছুর প্রতিপালনকারী রব্বুল আলামিন, ওয়ামান ইউদাব্বিরুল আমরা ফাসাইয়াকুলুনাল্লাহ। তাহলে আল্লাহ, আল্লাহ যে প্রতিপালক, এক্ষেত্রে আমরা তার সাথে অন্য কাউকে মিলাবো না। যদি মিলাই তাহলে এটা হয় যে শিরকি আকবার। যারা আসছেন ভালো করে বুঝুন, শুধু দর্শে আসলে হবে না, আসলে আর চলে গেলেন, এমনি একটা আলোচনা শুনে চলে গেলেন হবে না। লাজিন আকিদা ঠিক, আকিদা যদি ঠিক হয় তাহলে বাংলাদেশের জনগণকে হকের দিকে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে আসবেন, অন্যকেও আনার চেষ্টা করবেন। এখানেও যদি কেউ যেখানে এরকম গড়বড় ওকেও আনার চেষ্টা করবেন, চেষ্টা করা আমাদের কাজ। কিন্তু হেদায়তের মালিক আল্লাহ, হেদায়তের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাত নম্বর শিরকুল খাউফ। খাউফ আমরা জানি সবাই, খাউফ মানে কি? ভয়, ভয়, ভয়ের ক্ষেত্রে শিরক। অর্থাৎ মানুষ যেভাবে আল্লাহকে ভয় করে ওইভাবে আরেকজনকে ভয় করে। তার মানে এইসব ওলিদের যারা মৃত বা অনুপস্থিত তাদের কাছে এমন পাওয়ার রয়েছে যারা অনেক কিছু করতে পারে। আগে কিছু বলেছি, এটা হয়ে গেছে শিরক। বাহ্যিক যে খৌফ ভয়, স্বভাবগত যে ভয় এটা এর মধ্যে সামিল না, স্বভাবগত ভয় আছে। যেমন যদি এখানে একটা সাপ দেখি আমরা ভয় করবো কিনা, এটা স্বভাবগত ভয়, এটা ইবাদতগত ভয় না। মানে ইবাদতের ক্ষেত্রে যে ভয়, ওই ভয় আরেকজন আরেকজনের জন্য নির্দিষ্ট করা বা আল্লাহর সাথে এই ভয়কে আরেকজনকে মিলানো, ওইটা হচ্ছে শিরকের বড় অফিসার আসছে। মানে সব সচেতন, এটা সর্বগত এটা আল্লাহ মানা করে। আপনি আপনার আব্বা দেখেছেন, যদি আপনার বাপ যদি বৃদ্ধ হয়ে যান 80 বছরের বুড়া, তবু একটা ভয় আছে, আছে কিনা? কেউ যদি বলে আমি বাপ মানি না, হচ্ছে বেয়াদ, কি করবে? বাপের বয়স যদি 100 বছর পার হয়ে যায় তবুও বাপ, বাপ ফিরে আছে, চলতে পারতে পারছে না, তবুও তার বাপের কাছে এসে আস্তে আস্তে এখতারাম প্রশান্তির সাথে আরামসে সম্মানের সাথে কথা বলছে কিনা? আপনারা কি এরকমই? বাপের কদর বুঝে তো, মায়ের কদর বুঝি, উস্তাদের কদর, উস্তাদের কদর বুঝতে হবে, আলিম উলামা যারা এদেরও কদর বুঝতে হবে, বড়দের কদর বুঝতে হবে, ছোটকে আদর করতে হবে। ছোট মনে হবে আমি ছোট, বড় মনে হবে আমি বড়, এটা হচ্ছে স্বভাবগত ভয়। কিন্তু এবাদতগত ভয় বাবার মধ্যে স্পেশাল পাওয়ার আছে। একবার ছোটবেলা উনি ভণ্ড হয়েছিল, আমরা ছোট ছোট থাকতাম মতো, আমরা ছুটি নিলাম না, যারা ওকে ঢিল মারছে, ও পালাচ্ছে, আর একটা বন্ধু এসছে বলে এরকম করবে না, তার কাছে স্পেশাল পাওয়ার আছে তোমাদেরকে জ্বালিয়ে দিবে। শুনলাম লিঙ্কটা চিঠি জ্বালিয়ে জ্বালিয়ে দিবে, বড়জন এরকম করতে পারে, জাদু করতে পারে, তাই না? অথবা অন্য কিছু এরকম ভেদা লাগিয়ে দিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু রব্বুল আলামিন যদি আপনি হকের পথে থাকেন, জাদুর প্রভাব আপনার উপর পড়বে না, কুদৃষ্টিকারী কুদৃষ্টি আপনার উপর পড়বে না, বাহ্যত পড়ে গেলেও রব্বুল আলামিন আপনার হেফাজত করবেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন। এই আল্লাহর প্রতি গিয়ে কাউকে ভয় করতে নেই, ঘর থেকে বের হবো আল্লাহর নামে, বাবার নামে না, দাদার নামে না, বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমার ইবাদত করবে। এ হচ্ছে শিরকুল খাউফ। আরেকটা ওই যে তাবিজ তুবিজ ব্যবহার করবো বাংলাদেশে, তাবিজ বলছে বাবা দিয়েছে তাবিজ, এটা কিন্তু করতে পারি না। অনেক পূর্বে একটা লোক হায়দ্রাবাদি ইন্ডিয়ান ছিল, দেখতেন এখানে স্টেশন এই সেক্টরে, আমি পরে দেখতে পারলাম তার গলায় না হাতে জানি কি এরকম তাবিজ ছিল। ওকে বললাম এটা তুমি ছাড়ো, সে বলছে না এটা বাবা দিয়েছে। আমি দেখছি তার চোখ লাল লাল বর্ণের ছিল। আমি দেখলাম তোমার মধ্যে কিছু আছে, শয়তান একটা আছে। সে বলছে এই জন্যই তো মেয়েটার না বাবা দিয়েছেন। আমি বললাম তোমার বাবার উপরে বাবা কিছু করতে পারে না, যা করার মালিক আল্লাহ। কয়েকদিন বললাম সে আর মানছে না, পরে বললাম হালাস আমি একটু পাওয়ার খরচ করি, জুড়ে ওটা বের করে দিয়ে কেটে রেখে দিলাম ওটা আমাকে থাক। পরে বললাম তুমি এক সপ্তাহ পর আমার কাছে আসবে, দেখবে তোমার বাবা কি করে। তুমি এটা যদি আল্লাহর জাতির উপর বিশ্বাস রেখে এটা ফোরাও, আল্লাহ তোমার হেফাজত করবে, এক সপ্তাহ পর আমার কাছে আসবে। বাস্তবে সে আসবে, দেখছি এখন আগে চুপ থাকতো লাল, এখন চুপ ভালো হয়ে গেছে, মন ফ্রেশ হয়ে গেছে। আমি বললাম আগে তোমার কাছে তাবিজ ছিল, আল্লাহ বলছে তোমাকে তোমার তাবিজ রক্ষা করবো, আমি রক্ষা করবো না। এবারে তাবিজ ঘুরে দিয়েছ, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহ বলছে যেহেতু আমার বান্দা আমার উপর তওয়াক্কুল করেছে, আমার উপর বিশ্বাস করেছে, তাই আমি আমার বান্দাকে আমি রক্ষা করবো। বিশ্বাস আছে, আমরা কি বাংলাদেশ যাই না? তাবিজ আছে, কোমরে আছে, গলায় আছে, নাই। সৌদিতে আছি, নাই। তো আমাদের হেফাজতের মালিক কে? আল্লাহ। ওতে তাবিজ ছাড়বেন, তাবিজ যদি কারোর মধ্যে থাকে ওটা ফেলে দিন, ছুড়ে ফেলে দিন, কেটে ফেলে দিন, তাবিজ রাখবে না। এর তোমার বিশ্বাস থাকবে রব্বুল আলামিনের উপর। আর এক প্রকাশে বিচার মীমাংসার ক্ষেত্রে বিধানগত দিক দিয়ে শিখ, একে বলা হয় শিল্প। যেমন এমন এমন নতুন কানুন নীতিধারা প্রণয়ন করা যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নার সাংঘর্ষিক, কিংবা মনে করা ইসলামী বিধান 1400 বছর পূর্বে সঠিক ছিল কিন্তু বর্তমানে এটা চলবে না। ভালো করে বুঝেন তো, বলে 1400 বছর পূর্বে ঠিক ছিল বর্তমানে এটা চলবে না, বর্তমানে হাত কাটা যাবে না, বর্তমানে এরকম করা যাবে না, বেত্রাঘাত দেওয়া যাবে না বা হত্যা করা যাবে না, আগে ছিল। এটা হচ্ছে শিরকুল হাকিমিয়া, বিধানগত দিক দিয়ে আল্লাহর সাথে শিরক, অর্থাৎ তার বিধান বড় আল্লাহর বিধান থেকে। নাউজুবিল্লাহ, কোরআন আমরা পড়ি, সুন্নাহ আমরা পড়ি, কিন্তু আল্লাহর বিধান কিরকম কতটুকু মানে? রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারাই বা দেশ পরিচালক বর্গ যারা, তাদের আকিদা যদি এরকম হয় আগের যখন আছে তো বর্তমানে চলবে না, আল্লাহর সাথে অন্য বিধান কি আল্লাহর বিধানের সাথে আরেক বিধান কি শরীক করলো, তাহলে বিধানগত দিক দিয়ে বিধান সে মুশরিক। অথবা বললো মনে মনে আকিদা এমনি ঠিক আছে, বাচ্চা তো মুসলমান, আমরা সব মুসলমান হিসেবে চলছি, কিন্তু ভিতরে আকিদা আরেকটা শিরকুল হাকিমিয়া তার মধ্যে মজুদ। হ্যাঁ, তা মুশরিক। মুসলমানদের কাছে আসে বলবেন আমরা মুসলমান, আর হিন্দুদের কাছে গিয়ে বলবেন আমরাও কম না, আপনাদেরকে তো আর ছাড়িনি। মসজিদেও যায়, মন্দিরেও যায়, গির্জায় যায়, ওখানে গিয়েও আল্লাহকে এখানে প্রার্থনা করে, আর ওখানে গিয়ে ওদের দেবদেবীকে প্রার্থনা করে। শিরিক না কুফর, শিরিক। ভালো করে বুঝে আসছেন? মুসলমান একমাত্র কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ইবাদত করবে একমাত্র আল্লাহ। ওয়ান মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদান, মসজিদ সমূহ একমাত্র আল্লাহ। অতএব মসজিদে গিয়ে তোমরা মসজিদে যাবে, আর মসজিদে গিয়ে আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না, অন্য কাউকে ডাকবে না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, সব রকমের শিরক থেকে বাঁচার তৌফিক দাও। এইগুলো শিরকে একবারের প্রকারভেদ, তিনি আমরা সবাই সচেতন থাকি, শিরক থেকে যেন বাঁচি। এমনি ভাবে ভাই আগে যে বলেছিলাম শিরক দোয়া, শিরক ইবাদত, এর সাথে কবরের জন্য, বাবার জন্য নজর নিয়াজ মানা, নজর পেশ করা বা কোরবানি করা, বাবার কাছে গিয়ে কোরবানি করলে ফায়দা হবে বেশি। এমনি ভাবে অনেকে আছে দরগায় বা দরগা মসজিদে গিয়ে সলাৎ পড়ে, এজন্য যেহেতু ওখানে বাবা আছেন তাই সলাৎটা কবুল হবে বেশি। এখানে শিরক করল না, বাবাকে আমার সাথে মিলিয়ে দিল কিনা, ভালো করে বুঝো। এবার সাজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, অন্য কেউ না। যেমন আমরা জানি কেউ যদি সলাৎ পড়ে এজন্য যে আমি সলাৎ পড়লে আমার কফিল দেখবে, বলবে সে তো খুব ভালো লোক, তাই তার পজিশন বাড়িয়ে দিবে। অথবা আমি সুন্নত পড়ছি, দেখলাম আর একজন লোক আসছেন, সাধারণত আমি নামাজ পড়ি, যেমন আলহামদু পড়ি, একটা হালকা সুরা পড়ি, আর সুবহানাল্লাহ চলে যাই সেই দেয়। কিন্তু দেখলাম ও এসছে একটু সুন্দর করে আলহামদু আল্লাহ কেন, এই দিন সুরে ছাব্বিশ না, হ্যাঁ অথবা সুরে বাকারা, ও দেখুন আমি যে কত লম্বা ইবাদত করি। আচ্ছা কি বলেন, এটা শিরক হচ্ছে কিনা? শিরক হচ্ছে। তাহলে কারো যদি আকীদা থাকে ওখানে গিয়ে ইবাদত করলে বাবা আছে, বাবার কারণে ইবাদতটা কবুল হবে বেশি, তাহলে বোঝা গেল আল্লাহ তার বাবার মুতাবিক কি, আল্লাহ কারো মুতাবিক কি? قل هو الله احد তারপরে الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। মানে আল্লাহ তাআলার কথা এই সূরায় উল্লেখ হয়েছে, এজন্য এই সূরা যদি কেউ পাঠ করে রব্বুল আলামিন থেকে কোরআনে কারীম থেকে এক তৃতীয়াংশ কোরআন পাঠ করে সওয়াব দান করে। সুবহানাল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয় নাই, আল্লাহ একমাত্র আল্লাহ, না ফি ওয়াহিদ থানি, আল্লাহ এক না, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুতাবিক কিনা, সমস্ত সৃষ্টি তার মুতাবিক। আপনি বলছেন না ওখানে গিয়ে নামাজ পড়লে বাবা আছে, বাবা বাবা তো পার হয়ে যাবে। আবার অনেকে আছে দুর্গা দুর্গার কবরস্থান আছে, বড় ওখানে কবরস্থান হয়ে মাস ঘুরে যা মাফ হয়ে যাবে, ইন্না লিল্লাহি কোথায় তুমি? অনেকে বলে বাগদাদে যদি তুমি লোক মারা যায় তাহলে নাকি গুড়া জাম মাফ হয়ে যায়, যেহেতু ওখানে আব্দুল কাদের জিলানি রয়েছে। আপনারা বুখারি মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন, নবীর শহর কোনটা? নবী মদিনায় দেখছেন দুইজনের কবর আলাদা করছে, বুখারি মুসলিম আছেন, বললেন একজনের কবর আলাদা হচ্ছে সে চুগলি করে বেড়ায়, আর আরেকজনের কবর আলাদা হচ্ছে সে পেশাব করত কিন্তু পেশাব থেকে বাঁচত না। ওই যারা কবিতার পবিত্রতার খেয়াল করে না, ভয় করা উচিত আল্লাহকে, আমরা মুসলমান কিনা ভাই, তাই এরকম যেন না হয় ওখানে গেলাম পানি নাই তো ভালো, ঝাড়া দিয়ে চলে আসবে, ঝাড়া দিয়ে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আ'মাত আযাব আল কবর মিনহু, তোমরা পেশাব থেকে বাঁচো কারণ বেশিরভাগ কবরের আযাব এই পেশাবের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শহরে দুইজনের কবর আযাব হচ্ছে, আর তুমি বলছো না বাগদাদে কেউ মারা হলে মারা গেলে কবর আযাব হয় না, আর বউ বলবে না বাবা সাদের আলের কবরে বা কবরস্থানে যদি কেউ মারা যায় দরগায় তাহলে তার কবর আযাব হবে না। এটা কিরকম হচ্ছে এটা এটা শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান, ভাই আল্লাহর একত্ববাদকে ঠিক করা দরকার। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে হেদায়ত দাও, সব রকম শিরক থেকে বাঁচার তৌফিক দাও, কুফর থেকে বাঁচার তৌফিক দাও, শিরকে আসগর থেকে বাঁচার তৌফিক দাও, শিরকে আকবর থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তোমার হুকুম তোমার বিধান পালন করে চলার তৌফিক দান করো, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ সব রকমের শিরক থেকে বাঁচার তৌফিক দাও, মুসলমান মুসলিম জনগণকে আল্লাহ তুমি শিরক থেকে বাঁচার তৌফিক দাও, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো।